অর্থনৈতিক জীবনে ফেতনা সর্বত্র, ফেতনা তোমার সামনে আসবে ঘন অন্ধকার রাত্রির মতো, সেদিন আসার আগে তুমি দ্রুত নেক আমল সম্পাদন করো। সেই ফেতনার যুগে মানুষ সন্ধ্যাবেলা মোমিন হয়ে ঘুমাবে, সকালে কাফের হয়ে উঠবে, সকালে মোমিন হয়ে উঠবে, সন্ধ্যায় কাফের হয়ে ঘুমাবে। কারণ সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করবে। আজকে বাংলাদেশের এমন কোন ঘর বোধা খুঁজে পাওয়া যাবে না যেখানে এনজিওর সুদে ঋণ নাই। প্রশ্ন করলে এক কথায় জবাব, বাধ্য হয়ে করছি। অর্থাৎ সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করছে, সে কাফের হয়ে যাচ্ছে। অর্থাৎ সে দুনিয়ার বিনিময়ে সে আখেরাত বিক্রি করছে। সমস্ত দুনিয়া বিক্রি হয়ে গেলেও আখেরাত মোমিন বিক্রি করতে পারে না, এটাই হল ঈমানের পরিচয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা দেখেছি একটা মানুষ এসে নিজের মৃত্যুদণ্ড গ্রহণ করছে, যার অপরাধ সম্পর্কে দুনিয়ার কেউ খবর রাখে না, নিজে সে অপরাধ ব্যক্ত করছে এবং নিজের জন্য নিজের মৃত্যুদণ্ড চেয়ে নিচ্ছে। একটাই কারণ, যদি আমি এই পৃথিবীতে জীবদ্দশায় থাকতে থাকতে আমি আমার এই শাস্তির গ্রহণ না করি, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের মহাশাস্তি ভোগ করার ক্ষমতা আমার হবে না। তাই দুনিয়া থেকেই আমি শাস্তি গ্রহণ করে পবিত্র হয়ে চলে যেতে চাই পরপারে। মৃত্যু একদিন তো হবেই না, দুদিন আগেই হল, কিন্তু আমি তো অন্তত জান্নাতে যাওয়ার মতন যোগ্যতা অর্জন করতে পারলাম। মানুষের মধ্যে যখন জান্নাতের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়। রমজান আসে আমাদের মধ্যে আখেরাতের ক্ষুধা সৃষ্টি করার জন্য, জান্নাতের পাগল বানাবার জন্য। যার মধ্যে জান্নাতের আগ্রহ সৃষ্টি হয়নি, বুঝতে হবে রমজান তার অন্তরে কোনো ক্রিয়া করেনি। ট্র্যাডিশনাল সিয়াম পালন করছি আমরা, এটা দিয়ে কোনো ফায়দা হবে না। আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিদিন সরকার বলছে এইটা করো না, সেইটা করো না, দর বাড়িও না, ভেজাল দিও না, কিন্তু ওটা দিন দিন বাড়ছে। রমজানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি, এখনো মুসল্লিরা খুতবার আগে আসে না। কারণ কি? সবাই দোকানদারি নিয়ে ব্যস্ত। আর এমন ফটকা বাজারি চলছে, 10 টাকার মাল 100 টাকা চাইতো সামান্যতম লজ্জাবোধ করে না বিক্রেতারা। ঠিক আছে, 500 টাকার দাম আপনি 400 টাকা দেন, খরিদ্র বলছে 100 টাকা দেব, এত কম বললে হয়, ঠিক আছে 150 টাকা দেন, বিক্রি হয়ে গেল। এই যদি কারোর চরিত্র হয়, এটা কোন মুসলমানের চরিত্র না। আর এই দুশ্চরিত্র প্রবণতা বেড়ে যাচ্ছে বেশি করে রমজান মাসে বাংলাদেশে। অথচ অন্যান্য দেশের যেগুলিকে আমরা মুসলিম দেশ বলে ধরি না, সেখানে যারা মুসলমান বসবাস করে, আল্লাহর মেহরবানিতে তাদের মধ্যে রমজান এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যে তারা রমজান মাসের সম্মানে অন্তত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফটকা বাজারি থেকে তারা মুক্ত থাকে, লাভ তারা কম করে অন্য সময় চাইতে, এতে তাদের বরকত আরো বৃদ্ধি হয়। লাভ কম করে তাদের অর্থ কমে না, বরং তারাই বলে যে আমাদের ব্যবসার বৃদ্ধি পায়। অন্য সময় 10 টাকায় বিক্রি করলে যা বিক্রি হতো, এই সময় 8 টাকা দরে বিক্রি করে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বিক্রি হয়, ফলে আমার লাভের অঙ্ক অন্যবারের চেয়েতে দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এটাই তো আল্লাহর রহমত। দুর্ভাগ্য, আমাদের দেশের মুসলমানদের সংখ্যায় আমরা বেড়েছি, ইমানে আমরা বাড়িনি। উচিত ছিল রমজানের থেকে প্রশিক্ষণ গ্রহণ করা। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের এই কদরের রজনী এত গুরুত্ব কেন? যে এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, আমরা নাজিল করেছি কোরআনকে মহিমান্বিত রজনীতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো সে মহিমান্বিত রজনী কি? লাইলাতুল কদর খায়রু মিন আলফ শাহর, মহিমান্বিত রজনী 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতা মণ্ডলী এবং রূহ এই রাত্রে নাজিল হন বিইজনি রাব্বিহিম তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে, মিন কুল্লি আমরিন নানাবিধ নির্দেশনা সহকারে, সালাম শান্তি আর শান্তি তারা বর্ষণ করেন, ইয়া হাত্তা মাতলাইল ফজর ফজর উদয়কাল পর্যন্ত। রূহ অর্থ এখানে রুহুল আমিন রুহুল কুদস জিব্রিল, যিনি ফেরেশতাদের সর্দার। জিব্রিল নিজের বাহিনী নিয়ে স্পেশাল ফোর্স নিয়ে এ রাত্রে নেমে আসেন এবং মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি বর্ষণ করেন। যারা ইমানদার তারাই এই শান্তি পায়, মসজিদে মসজিদের ইবাদত যারা থাকেন তাদের কাছে সবাই চলে যায়। আর এই সময়তেই নাজিল, এই কারণেই এই বিশেষ সময় নাজিল হয়েছে কোরআন। সার্বিক হিসাব মোতাবেক একুশে রমজান সোমবার দিবাগত রাত্রে কোরআন নাজিল হয়েছে। খ্রিস্টাব্দের হিসাবে 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট সোমবার রাত্রে, তখন আমার রসুলের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন, চন্দ্রবর্ষ হিসাবে সৌরবর্ষ হিসাবে আরো কম। কি নাজিল হয়েছিল সবাই জানেন, 5টি আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াতে কি ছিল অনেক আগে এগুলো বলেছি, খালি অনুবাদ করে দিই। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত দিয়ে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রভু অতীব দয়ালু, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই 5টি আয়াতের মধ্যে এমন বহু কিছু নিহিত আছে এর মধ্যে, যে কোনো জ্ঞানী মানুষ এখান থেকে সব খোরাক নিতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন কোন ধর্ম নাই যার প্রথম কালামই হচ্ছে একরা পড়ো, অথচ পড়তে বলা হচ্ছে এমন এক ব্যক্তিকে যিনি পড়তে জানেন না। উনি পরিষ্কার বললেন, মা আনা বেকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে হবে তোমাকে, পড়ো একবার দুবার তিনবার। জিব্রিল তার সঙ্গে মহানাকা করলেন, বুকে বুক মিলালেন, এবার তার সারহা সাদরাহু তার সিনা খুলে গেল, তিনি পড়তে শুরু করলেন, কোনো সমস্যা হবে না। যারা এই লেখাপড়া শিখছ ছাত্ররা মনে রেখো, এই হৃদয় জগৎ খুলে দেওয়ার মালিক আল্লাহ, তুমি যতই চেষ্টা করো তোমার লেখাপড়া হবে না যদি আল্লাহ তোমাকে সুযোগ করে না দেন। ইমাম শাফি রহমতুল্লাহ ওস্তাদ ওকির কাছে বলছেন, হে ওস্তাদ, এত পড়াশোনা করছে মুখস্থ থাকছে না, ভুলে যাচ্ছি, কারণ কি, আপনি আমাকে দোয়া করুন। শাকাউতলা ওকি ইনসু হেদরি পাওসানি ইলা তারকিল মাআসি, لأن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। আমি আমার উস্তাদ ওকির কাছে আমার স্মৃতি ভ্রংশতার অভিযোগ পেশ করলাম, তিনি আমাকে বললেন, গুনাহ পরিত্যাগ করো, ফাওসানি ইলা তারকিল মাআসি, গুনাহ ছাড়ো, لأن العلم نور من إلهي, ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর জ্যোতি, নূর উল্লাহ আসি, আর আল্লাহর এই জ্যোতি কোন গুণাগারকে আল্লাহ পাক দেন না। অতএব হে মোহাম্মদ ইবনে ইদ্রিসা শাফেঈ, আগে গুণামুক্ত হও, পাপ মুক্ত হও, তারপর তুমি এলেম তালাশ করো। কাকে কে বলছেন চিন্তা করেছেন? ইমাম শাফি জাতা মানুষ ছিলেন না, বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান এবং মনীষী, মহাপণ্ডিত এবং মোত্তাকি পরহেজগার একজন নেতা, তাকেই বলা হচ্ছে পাপমুক্ত হও। তিনি কি পাপী ছিলেন? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের তো মাথার থেকে পা নখ পর্যন্ত পাপে ভরা। আল্লাহর নূর পেতে গেলে আল্লাহওয়ালা হতে হয়, আল্লাহ পাগল হতে হয়, নইলে আল্লাহ দেয় না। কেউ চাচ্ছে পাচ্ছে, কেউ হাজার চেষ্টা করে পাচ্ছে না, এগুলো আমরা দেখতে পাই না। তকদির বলে একটা জিনিস আছে উপরে। একরা বলে হুকুম দিলেন, পরে আবার একরা বলছেন, এই পাঁচটা আয়াতের মধ্যে দুবার একরা বলা হয়েছে পড়ো। বলে দেওয়া হলো মানুষকে, তুমি অটোমেটিক সৃষ্টি হওনি, তুমি নিকৃষ্ট জমাট পানি বিন্দু থেকে সৃষ্টি হয়েছ, তোমার অস্তিত্বের দিকে একবার খেয়াল করো, আজকে তুমি অহংকারী হয়েছ, জামাকাপড় বাইরে দিয়ে ভদ্রলোক হয়েছ, কিন্তু তোমার অস্তিত্ব একবার খেয়াল করো, পিছন দিকে তুমি কোথায় ছিলে, কি ছিলে, তুমি ওই নিকৃষ্ট এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হয়েছ, তোমার কোনো গুরুত্ব নাই। সেখান থেকে আমি তোমাকে বের করে এনেছি, তোমার মায়ের গর্ভের তিনটা অন্ধকার পর্দার মধ্যে আমি তোমাকে সুন্দর স্বাস্থ্য, চেহারা, নাক, কান, চোখ, জ্ঞান, বিবেক, চিন্তা শক্তি সবকিছু দিয়ে সেই গোপন গৃহে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি সে মহান শিল্পী আর্কিটেক্ট, তুমি কি আমাকে ভুলে যেতে পারো? ভুলে দেওয়া হচ্ছে, স্মরণ করে দেওয়া হচ্ছে আমাদেরকে। তিনি আকরাম, তিনি মহাসম্মানিত, তার চাইতে সম্মানিত তোমার সামনে কেউ নাই। আল্লাজি আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন, কলম দিয়ে যে শিক্ষা দেওয়া কথাটা কোথাও পাবেন না আপনি। বিশ্ব ইতিহাসে প্রথম ইদ্রিস আলাইহিস সালাম কলম আবিষ্কার করেন। দুনিয়া যত উন্নতি দেখছেন আপনারা, সবকিছু মূলে ছিল নবীরা, নবীরাই আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। কৃষিক্ষেত্রে মাটি খুঁড়লে যে সেখানে চাষবাস করা সম্ভব, এটা প্রথম শিখিয়েছেন আদম আলাইহিস সালাম। গত তিন বছর আগে ফিলিস্তিনের মাটি খুঁড়ে সেখান থেকে ফসিল পাওয়া গেছে ডুমুরের, জগডুমুরের। আজ আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখা গেছে এই জগডুমুরের বয়স প্রায় 10,000 বছর আগে। নবীদের ইতিহাসে আমরা লিখেছি পর্যালোচনা করে যে আদম আলাইহিস সালাম এখান থেকে 10,000 বছর আগে এসেছিলেন, আর তিনি প্রথম পৃথিবীর মানুষকে চাষবাস কৃষিকর্ম শিক্ষা দিয়েছেন, এবং সেভাবেই মানুষ আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকি। আর নইলে মানুষ হা করে তাকাইতে হতো আসমান মুখ, কখনো ওখান থেকে খাওয়া পড়বে দিয়ে খাবে না। সবকিছু নবীদের মাধ্যমে করেছে, নৌকা চালানো, নৌকা মানুষ জানতই না যে সাগরে চলতে হয়। অর্থাৎ নূহ আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম নৌকা তৈরি করলেন। যখন তিনি নৌকা তৈরি করছেন, আল্লাহ বলছেন আমার চোখের সামনে নৌকা তৈরি করো, ওয়াহিনা আমার নির্দেশ মতো নৌকা তৈরি করো। তা বোঝা গেল আল্লাহর চোখের সামনে আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করেছেন নূহ আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে মানুষ তার আগে কখনো নৌকা দেখেনি, সেই নৌকা থেকে আপনি এখন জাহাজ বানাইছেন। অথচ আপনি দেখতেই পাচ্ছেন এই পানিতে একটা লোহার পেরেক দিলে ডুবে যাচ্ছে, তাই না? অথচ টন টি টন লোহা দিয়ে একটা জাহাজ তৈরি করা হচ্ছে, সাগরে পুরে ভেসে বেড়াচ্ছে, ডুবছে না। কারণটা কি? নূহ আগে দেখিয়ে দিয়েছেন কি করে জাহাজ তৈরি করতে হয়। আমি একটু উন্নতি ঘুরে গেলাম, সবকিছু আপনারা ভাবেন সব বৈজ্ঞানিকরা করেছে, ওরা কিছুই করেনি, সব নবীরা করে গেছে। বৈজ্ঞানিকরা সেখান থেকে তথ্য নিয়ে নিয়ে কিছু কিছু এগিয়ে নিয়ে গেছে, এর বেশি কিছু করেনি। আল্লামুল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানে না। এটা দিয়ে একটা অভ্রান্ত সত্য বলে দেওয়া হলে, হে মানুষ তুমি অজ্ঞ মূর্খ, তুমি কিছুই জানো না, তোমাকে যতটুকু শেখানো হচ্ছে ততটুকু বাইরে তুমি কিছুই খবর রাখো না। যখন তুমি জন্ম হয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসো, প্রথম তুমি কান্না দিয়ে শুরু করো তোমার জীবন, হায় হায় করে কিছুই জানো না। মায়ের গর্ভে থাকতে তোমাকে শিক্ষা দেওয়া হয় আঙুল চষা, তাই বাইরে এসো তুমি আঙুল চষো এবং সেইখান থেকে তুমি মায়ের দুধ চষো, এইটুকু ছাড়া তোমাকে আর কিছুই শেখানো হয় নাই। এরপরে সব আস্তে আস্তে আস্তে আস্তে শিখতে হয়। বোঝা যাচ্ছে তুমি একটা অজ্ঞ, অথবা অহংকার করো না, তুমি কিছুই জানতে না, সবকিছুই আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। যে এলেম, যে জ্ঞান, খালাক এবং আলাক দুটো বিষয় শিক্ষা দেয় না, মানুষের সৃষ্টি বিষয়ে এবং মানুষের বৈষয়িক জীবনের পরিচালনার জন্য তার দৈহিক বিষয়টা শিক্ষা দেয় না, সেটা পূর্ণাঙ্গ এলেম নয়। যে এলেম মানুষের নৈতিক এবং দৈহিক উভয় বিধ বিষয়ে শিক্ষা দেয় সেটাই হল পূর্ণাঙ্গ এলেম, যা সেফ মাত্র ইসলামের শরীয়তে পাওয়া যায়। দেখবেন সমস্ত হাদিস খুলে প্রথম শুরু হয়েছে ইমান দিয়ে, তারপরে শুরু হয় তাহারাত দিয়ে অর্থাৎ দৈহিক পবিত্রতা, এরপর শুরু হয় সালাত দিয়ে অর্থাৎ নৈতিক পবিত্রতা, এরপর শুরু হয় সিয়াম দিয়ে এটাও নৈতিক পবিত্রতা এবং দৈহিক পবিত্রতা, এরপর শুরু হয় যাকাত দিয়ে অর্থনৈতিক পবিত্রতা। দেখবেন সমস্ত হাদিসগুলো এইভাবে সাজানো আছে। কোরআন নাজিল হয়ে গেল, রসুল চলে এলেন, ভয়ে কাঁপছেন, খাদিজা তাকে সাথে নিয়ে চলে গেলেন তার চাস্ত ভাই ওয়ারকা বিন নওফালের কাছে, বলে ভাই দেখেন তো আপনার চাস্ত ভাইয়ের অবস্থাটা কি, ভয়ে তো কাঁপতেছে, আমি তাকে এত বলছি ভূত প্রেত কিছুই না, ভয় করো না, কাল্লা আল্লাহ লা ইউখজিক আল্লাহ আবাদা, কখনোই আল্লাহ তোমাকে অসম্মান করতে পারেন না। দেখেন স্বামীর বিপদের দিনে তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হলো তার স্ত্রী। খাদিজার মতো স্ত্রী যদি আল্লাহ রাসূল না পেতেন ওই সময় হয়তোবা উনি ভয়ে আটলকে মরেই যেতেন। ওই সময় খাদিজা বলছেন কাল্লা কশিন কালও না, আল্লাহে আল্লাহর কসম লা ইউজিক আল্লাহ আবাদা, কখনোই আল্লাহ আপনাকে অসম্মান করতে পারেন না। তারপরে উনি সাহস দিয়ে নিয়ে গেলেন যে চলো দেখি আমার চাস্ত ভাই ওয়ারাকা বিন নওফাল তো ইঞ্জিলের এলেমে পারদর্শী বড় আলেম, দেখি উনি কি বলে, তৌরাত ইঞ্জিলে তো অনেক কিছু লেখা আছে আল্লাহর ওহির বিধান যদি সেখানে আছে। গেলেন উনি পরিষ্কার বললেন হাযা নামুসুল্লাযী জাআ বিহি ইলা মূসা আলাইহিস সালাম, এটা তো সেই ফেরেশতা যে ফেরেশতা এসেছিল ইতিপূর্বে মূসার কাছে, এ তো সেই ফেরেশতা তোমাকে এসেছে, মনে রেখে দিও এই ফেরেশতা যার কাছে এসেছে ইল্লা উদিয়া, সে মানুষের শত্রুতার সম্মুখীন হয়েছে। অন্য বর্ণনা এসেছে ইল্লা উজিয়া, সে নির্যাতিত হয়েছে। যদি আমি সেদিন বেঁচে থাকি যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে সেদিন আমি তোমাকে আনসরুকা নাসরা মুআসসারা সাধ্যমতো সাহায্য করব। এই কথা শুনে আল্লাহ রাসূল চমকে উঠলেন, আওয়া মুখরজিয়া হুম, লোকরা আমাকে বের করে দিবে? হ্যাঁ, তুমি জানো না মোহাম্মদ, এই ফেরেশতা যার কাছে এসেছে তুই বলবে সে ব্যক্তি মানুষের কাছে নির্যাতিত হয়েছে, তুমিও নির্যাতিত হবে, তুমিও শত্রুতার সম্মুখীন হবে। শুরু হয়ে গেল নতুন জীবন। ওহির বিধান পালন করা অত সহজ নয়। আমরা যে বলছি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো, বছরের পর বছর ধরে আমরা এই স্লোগান দিচ্ছি বাংলার জমিনে 1990 সালের 29 জুলাই থেকে পর্যন্ত চলছে আমাদের এই দাওয়াত, কিন্তু কয়েকজন মানুষ ওহির বিধান মানছে? কারণ ওহির বিধান মানতে গেলে দুনিয়ার বিধান ছাড়তে হয়, আর দুনিয়ার বিধানে মজা বেশি, ওহির বিধানে আখেরাত আছে দুনিয়া কম। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাযাদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুউতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, সূরা শুরা 20 নম্বর আয়াত। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করে দেই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে দুনিয়াতেই সব দিয়ে দিই, আখেরাতে সে কিছুই পাবে না। যারা দুনিয়ার জন্য কাজ করছেন দুনিয়া সব পাবেন। আপনারা তো বলবেন তাই তো, বহু হিন্দু আছে বহু সৎকর্ম করে, বহু ইহুদি খ্রিস্টান বহু সৎকর্ম করে, তারা কি কিছুই পাবে না? অবশ্যই পাবে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দেন, উতিহি মিনহা, দুনিয়া থেকে তাদেরকে আমরা কিছু কিছু দিব, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন নসীব, আখেরাত ও কিছুই পাবে না। আখেরাত সেরে মুমিন মুত্তাকির জন্য, আখেরাত কোন কাফের ফাসেক মুনাফিকের জন্য নয়। আমরা আখেরাতের জন্য কাজ করি, এমনকি এক মুঠো ভিক্ষা দিল আখেরাতের উদ্দেশ্যে দিয়ে থাকি, 2 টাকা দান করলো আল্লাহর হস্তে দান করে থাকি, ফকিরকে খুশি করার জন্য নয়। আল্লাহ অন্তরে খবর রাখেন, যিনি যে অন্তর নিয়ে কাজ করেন আল্লাহ পাক সেই অন্তর অনুযায়ী তাকে নেকি দান করে থাকেন। কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলে দিলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইবনু আহাদুম মিন হাযিল উম্মাহ ইহুদিয়্যুন কানা আও নাসরানিয়্যুন ফায়ামূতু ইয়াওমা ইয়ামূতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি وفي رواية بما جئت به إلا كان من أصحاب النار رواه مسلم. দেখেন কঠিন বাধার মধ্যে যেখানে তিনি আগেই জেনেছেন যে তিনি নির্যাতিত হবেন, সেখানে তিনি দার্তিন ভাই বলে দিচ্ছেন যার হাতে মুহাম্মাদের জীবন আমি তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি মিন হাদিহি উম্মাহ, ইহুদি হোক নাসারা হোক এই উম্মতের যে কোনো ব্যক্তি যে আমার আগমন সম্পর্কে শুনেছে, যে আখির নবীর আগমন ঘটেছে শুনেছে, অতঃপর সে মৃত্যুবরণ করেছে, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপরে ইমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে। যদি কেউ আপনাকে জাহান্নামী বলে আপনি খেপে যাবেন না? অথচ আল্লাহ রাসূল দার্তিন ভাই বলে দিচ্ছেন আমার উপরে ইমান আনো তবে জান্নাত পাবে, ইমান নাই যতই দানশীল হও, যতই বীর পুরুষ হও, যতই পরোপকারী হও, যতই জনসেবক হও, যতই জননেতা হও, জাহান্নাম তোমার একমাত্র বাসস্থান। বোঝা যাচ্ছে আমার রসুল আগমনের পরে পৃথিবীর ইতিহাসে কোন মানুষের আখেরাতে মুক্তি নাই ইমান আনা ব্যতীত, কোরআন এবং হাদিসের উপরে বিশ্বাস স্থাপন এবং আমল করা ব্যতীত, বলা হয়ে গেল। কেন, এমন কি কি নাজিল হলো তার কাছে? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদা লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سورة بقرة 165 نمبر آية رمضان মাস যে মাসে নাযিল হয়েছে কুরআন, তিনটি গুণ নিয়ে কুরআন নাযিল হয়েছে, হুদাল লিন-নাস মানুষের সুপথ প্রদর্শনকারী, ওবাইনাতে মিনাল হুদা সুপথের স্পষ্ট ব্যাখ্যাতা, আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। এই তিনটা গুণ নিয়ে নাজিলার কারণে আল্লাহ রাসূল এত কঠিন কথা বলতে পারলেন। কোরআন যে মানে না, কোরআনকে যে অস্বীকার করে বা এড়িয়ে চলে সে নিঃসন্দেহে জাহান্নামী, জাহান্নামীকে জাহান্নামী বলতে যে বিব্রত বোধ করে সেও জাহান্নামী, মোশরেককে যে মোশরেক বলে না সেও জাহান্নামী, কাফেরকে যে কাফের বলতে ভয় পায় সেও জাহান্নামী। এত সহজ মনে করবেন না, বেদাতকে ঘৃণা করতে হবে, শিরককে ঘৃণা করতে হবে, পায়খানা দেখে একদম তিন হাত লাফ দিয়ে চলে যান, শিরক বেদাত দেখলে ঠিক ওরকম ভাবে লাফিয়ে দূরে চলে যেতে হবে, সাপ দেখলে যেমন ভয় পান সেরবিদাদেরটি অন্য ভয় করতে হবে, শিরক এবং বেদাত নিয়ে কোশ্চিন করলে আমল কবুল হবে না। যত বড় আলেমান যত বড় আপনি দরবেশ হন কোনো কাজে লাগবে না, যদি নাকি আপনার আমলে শিরক ও বেদাত ঢুকে যায়, কোরআন এবং হাদিস বিরোধী কোন আমল আপনার হয়ে যায় কোনো উপায় নেই, বাঁচার উপায় নেই। দুনিয়া খুব ভালো থাকবেন, কি চায় আসে দুনিয়ার, চোখ বুঝলি তো দুনিয়া শেষ, আখেরাতে চিরস্থায়ী আবাস আমাদের, আখেরাতকে দারুল কারার বলা হয়, স্থায়ী নিবাস। আমরা তো বর্তমান ঠিকানায় বসবাস করছি, স্থায়ী ঠিকানা তো সামনে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, অত মৃত্যুর পরবর্তী জীবনে আমাকে জাহান্নামে যেতে হবে, যে কাজ করলে সে কাজ আমি করব না, দুনিয়ার সবাই আমাকে নির্যাতন করুক কিছু চায় আসে না। আর সেই কারণে আল্লাহ রাসূল দার্তিন ভাই বলেছিলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত তার কসম করে বলছি। কি সাংঘাতিক কথা মনে করেন নাকি ভাষাটা? কোরআন নাজিল হয়েছে বলেই তিনি এত বড় কথা বলেছেন। আর কোরআনটা কি? কোরআন হচ্ছে একমাত্র সুপথ প্রদর্শক, কোরআনের বাইরে কোন পথ সুপথ প্রদর্শক নয়, কোরআনের অনুকূলে হলেই সেরা সুপথ, কোরআনের প্রতিকূলে হলে ওটা কুপথ। আবু জেহেল বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই, 100 টাকা দিলাম 10 টাকা লাভ করলাম, ব্যবসা করি আমরা মাল বিক্রি করি সেখানেও 10 টাকা লাভ করি, একই তো হলো। আল্লাহ বললেন ও আহাল্লাল্লাহুল বাইআ হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন। আবু জেহেল বুঝতে পারে নাই, আজকালকার যুগের মুসলিম নামধারী আবু জেহেলরাও সুদকে বুঝতে পারে নাই, এরা সমানে সুদ খায় আর বলে আমি জান্নাতে চলে যাব। সুদখররা প্রতি বছর উমরা করে, সুদখররা প্রতি বছর হজ করে, ঘুষখোর সুদখোর হারামখোর ধন, এদের কারণেই বোধ হজরত আসাদ কালো হয়ে গেছে, এদের চুমু খাওয়ার কারণে। হে সুদখর, হে ঘুষখর, তোমার টাকা তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, তুমি হাজার বার হজ করো তুমি তোমার হজ কবুল হবে না। ইসলাম নানির বাড়ি নয়, জান্নাত আপনার জন্য তৈরি করা ঘর না, আপনি যাবেন সরাসরি চলে যাবেন, আল্লাহ তো রহমানুর রহিম, হুজুর দোয়া করে দেবে আমি চলে যাব, এত সস্তা না। নিজের আমল নিয়ে নিজেকে জান্নাতে যেতে হবে, ছেলে মেয়ে বাপ ভাই দল সংগঠন কেউ আপনাকে এগিয়ে দেবে না। অতএব সাবধান হয়ে যান, কোরআনের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। কোরআনই একমাত্র আসমানি গ্রন্থ, পৃথিবীতে আর কোনদিন কোন আসমানি গ্রন্থ নাজিল হবে না, এটাই সত্য মিথ্যার মানদণ্ড, এর বাইরে সবই মিথ্যা। সারা বিশ্ব মিলিয়ে একসঙ্গে নেতারা বসে সিদ্ধান্ত করে যে সুদ হালাল, ওটা বাতিল বাতিল বাতিল, ওটা কোশ্চিন করলে গৃহীত হবে না। আর সেজন্য আজকে আমেরিকা না খেয়ে মরতেছে, ঋণ করে করে তার দিন চালাতে হয়। সুদের সবচাইতে নিকৃষ্ট পরিণাম হচ্ছে নিঃস্বতা, নিঃস্ব হতেই হবে। আপনি এনজিও ঋণ নেন, আপনাকে নিঃস্ব হতে হবে, কোশ্চিন কালেও আপনি দুনিয়ার সুখে বাঁচতে পারবেন না। অত হে ইমানদার মুসল্লি ভাইরা, যারা সুদ নিয়েছে এনজিও সুদ, যে কোনো মূল্যে সুদ করে ওখান থেকে বেরিয়ে এসো, এর মতো নিকৃষ্ট জিনিস আর নাই। তুমি ঋণ মুক্ত হয়ে দুনিয়াতে বিদায় হওয়া তাও ভালো, ঋণগ্রস্ত হয়ে তুমি যদি জানাজা করতে আসো এখানে আমার সামনে, আমি বলে যাচ্ছি, ওসিয়াত করে যাচ্ছি, কোন ঋণগ্রস্ত ব্যক্তি যেখানে জানাজা নিয়ে এসে এই মার্কাজের সামনে কোশ্চিন করলে আমি জানতে পারলে তার জানাজা পড়ব না। আমার ওসিয়াত পেলে আমার আলেমদের যারা আমার অবর্তমান জানাজা পড়ো, তোমরাও ঋণগ্রস্ত কোন ব্যক্তি জানাজা পড়বে না, কারণ আমার রসুল ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়েন নাই। ঋণ বড় মারাত্মক জিনিস, খবরদার, না খেয়ে থাকো তবু ঋণ করো না। আর ব্যাংকের ঋণ আরো নিকৃষ্ট ঋণ, এনজিও ঋণ আরো নিকৃষ্ট ঋণ। যদি কেউ করে হাসানা দেওয়া নিতে পারো, কিন্তু সেটা নিয়মমতো শোধ করো, আর নাহলে সমস্যা পড়ে যাবে। কোরআন সত্য মিথ্যার মানদণ্ড, আর এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এই নাজিল হয়েছে কদরের রোজে নিতে, এই জন্য এই সময়ের এত বেশি মূল্য। কদর রজনী কবে এটা নিয়ে মাওলানা সাহেবরা হইচই করে কুল পাচ্ছে না, কত যে যুক্তিতর্ক বের হচ্ছে, মনে হয় এদের মাথাগুলি ফাটিয়ে দেওয়া দরকার শয়তানগুলোকে, এদের কাজ নেই কিছু। হ্যাঁ, বাংলাদেশে আজকে কদর রজনী, তো তাহলে তো সৌদি আরব তো আজকে দিন, আমেরিকায় এখন বেলা ১২টা, বাংলাদেশে এখন রাত ১২টা, আল্লাহ আসমানে এখানে নামে ওখানে কি করে, আল্লাহ রোজকেল নামতেই থাকে, একবার বাংলাদেশে নামে, একবার ইন্ডিয়া নামে, একবার আমেরিকা নামে, আল্লাহকে নামতেই থাকে, তার আসে বসে কখন? এই সমস্ত শয়তানদের শয়তানের ধোকায় কখনো পড়বেন না। মনে রেখো, আল্লাহর কাছে দিন রাত নাই, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোন কাল নাই, তার কাছে সবই সমান। যখন যে দেশে কদর রাত্রি হবে, তিনি তখন সে দেশে সেই রাত্রির তৃতীয় প্রহরে নামবেন, বান্দাকে ডাকবেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু। এটা নিয়ম, আল্লাহর সঙ্গে নিজেকে তুলনা করো না, তুমি তো একটা মূর্খ মানুষ। বহু পূর্বে ১৪০০ বছর আগে খ্যাতনামা তাবেঈ আব্দুল আব্দুল মুবারককে এই প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ যদি আরশ থেকে নেমে চতুর্থ আসমানে নেমে আসেন, তাহলে আল্লাহ আরশ তো খালি হয়ে যায়, এমন ধমক উনি দিয়েছিলেন, সে ধমকটা আজ পর্যন্ত হাদিসের কিতাবে লেখা আছে। রে মূর্খ, খবর দাও, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলিস, এত সাহস তুই পেলি কোথায়? ইমাম মালিক বিন আনাস ইমাম দারুল হিজরা তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ আরশে বসে থাকেন, আল্লাহ আরশে সমুন্নিত, এটা আমরা বুঝি, কিভাবে আসেন একটু আমাদেরকে বলেন। উনি ধমক দিয়ে বলেছিলেন, আল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমান বিহি ওয়াজিব ওয়াসওয়ালু আনহু বিদআ। ইস্তাওয়া শব্দের অর্থ সুবিদিত, কিভাবে তিনি সেখানে সমুন্নত আছেন এটা অবিদিত, তিনি যে আরশে আছেন এটার উপরে বিশ্বাস করা ওয়াজিব, আর এ বিষয়ে কোন রকম প্রশ্ন তোলা বেদাত, কাবার দ্বার কথা বলবে না। ইমাম আহমদ বিন হাম্বলের সামনে একদিন এক মৌলভী সাহেব যে এরকম তর্ক লাগাইছিল, উনি বলেন, এই এই মোগলবিটাকে ধরে ঘাড় ধরে বের করে দাও তো যেন আমার এলাকায় না আসে, আমি যেন ওকে চেহারা দেখি না। অথচ ওই লোকটা হলো বাগদাদের সবচেয়ে বড় আবেদ, বড় দরবেশ। ইমাম আহমদের দৃষ্টি তো দরবেশ তো না, ও কুত্তা, খেদিয়ে দাও বাড়ি থেকে। তৌহিদ আসমা ও সিফাতের ব্যাপারে বিশ্বাস সঠিকভাবে রাখতে পারে না, কিসের আলেম ওটা? তো বাংলাদেশে এরকম আলেমে ছড়াছড়ি হয়ে গেছে, প্রতি মুহূর্তে আপনাদেরকে ডিস্টার্ব করছে। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা সিয়াম রাখো। অর্থাৎ যে দেশে যখনই রমজান মাস আসবে সে দেশের মানুষ তখনই রমজানের সিয়াম রাখবে। সৌদি আরবে রমজান এসেছে বলে বাংলাদেশ সিয়াম রাখতে হবে, এ কথা এখানে বলা হয় নাই। সৌদি আরবে মক্কা শরীফে 3:20 কয়েক সেকেন্ড পরে বাংলাদেশে আগেই রাত হয়ে যায়। আমরা যখন এখানে তারাবি সালাত পড়ি সৌদি আরব তখন ইফতার করে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? সৌদি আরবেরও আগে, কানাডা আমেরিকা আরো আগে ইফতার করে। গত বছরে সৌদি আরবের আগের পূর্বের দেশের লোকগুলা পশ্চিমের দেশের লোকগুলা যেদিন সিয়াম রেখেছে তারপর দিন সৌদি আরব, তারপর দিন আমরা। ফামান শাহেদ এমন তোমার সারা এই আয়াতের মধ্যেই পরিষ্কার, যখন তোমাদের কাছে রমজান আসবে তখন তোমরা তখন সিয়াম রাখবে। যে দেশে যখনই রমজান আসবে তখন সিয়াম রাখবো, যে দেশে যখনই চাঁদ দেখব তখনই আমরা রোজা ভাঙব, যে দেশে যখনই আমরা হেলাল অর্থাৎ ঈদের চাঁদ দেখব তখনই আমরা ঈদ করব। এত সহজ সরল দিনটাকে নিয়ে এত কঠিন বানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞান দিয়ে এ দিয়ে তা দিয়ে। আল্লাহ নবী রকেট নিয়ে আসমান বসে চাঁদ দেখতেন না। নাহানু উম্মাতুন উম্মিয়্যাহ, আমরা নিরক্ষর উম্মত, লা নাকতুবু ওয়ালা নাহাসুবু, আমরা লিখতেও জানি না হিসাব করতেও জানি না, যা দেখি তাই বলে। এই বাবা জগৎ চাঁদ দেখো, দেখেছ? হ্যাঁ দেখেছি, যাও সিয়াম রাখো। চাঁদ দেখেছ? হ্যাঁ দেখেছি, যাও সিয়াম ভেঙে বলো, ঈদগাহ চলে যাও। এই সহজ সরল দিনটাকে কঠিন করে ফেলেছি আমরা। সাবধান, এসব বিতর্কে ঢুকবেন না। বাংলাদেশে 40টা গ্রামে কোন কৃষক কোন জমানায় বলে গেছে যে তোমাদের সৌদের সঙ্গে ঈদ রাখতে হবে। আরে বেটা, সৌদের সঙ্গে ইফতার করলি পারিস? ওটা তো বলে নাই গাধাগুলো সব। সৌদি আরবে ইফতার করে তো আসর সময় ইফতার করা লাগবে, তো করবে নাকি কোন পাগল? আসর সময় ইফতার করলে আপনার পিটাবে না ধরদার? কোন কথাই সৌদি আরব মানে না, খালি এই ঈদের সময় সৌদি আরব মানে, মানে একদিন আগে যাতে রোজা ভেঙে ফেলতে পারে, যাতা মারের দরকার এই সমস্ত মৌলী সাহেবগুলোকে। ফলে এইগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, বহু বই লেখালেখি হচ্ছে, অসংখ্য কাগজ মশিলিপ্ত হচ্ছে, এমনকি নামধারী আহলেদিসরাও বই লেখা শুরু করে দিয়েছে। সাবধান, এগুলো তো ঢোকেন না, বিতর্কে যাবেন না। আল্লাহ বলছেন কদরের রজনীতে ফিহা ইফরাকু কুল্লি আমরিন হাকিম, যাবতীয় দুর্দশিত প্রজ্ঞাপূর্ণ কর্ম এদিন দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এদিন আমাদের জন্য কল্যাণ রাখেন, আমরা সেই প্রার্থনা আল্লাহ কাছে করি। আল্লাহুম্মা আমিন। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل ان يخلق الله السماوات والارض ب50,000 سنه رواه مسلم। عبد الله بن عمرو رضي الله عنه বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক সৃষ্টি জগতের তকদির লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, সেই তকদির থেকে কদরের রজনীতে কিছু কিছু অংশ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেন, বাস এর বেশি কিছু না। ওই দিন যে নতুন করে তকদির তৈরি হয়, অনেকে ভাবেন এটা কি বলে ওটাকে এলাল তিরিশমের শাবান শাহবাদের রাত্রিতে এগুলো হয়, এগুলো সব ভুয়া কথা। কোন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম শাহরুর রমাদান শাহরুল মুবারক افترض الله عليكم صيامه وتفتح فيه ابواب الجنه وتغلق فيه ابواب الجحيم وتغلق فيه الشياطين فيه ليله خير من 1,000 شهر من حرم خيرها حرم راه فقد حرم راه احمد النسائي بسند صحيح। যখন প্রথম রমজান আসে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাহাবে کرامকে ডেকে বললেন কদ জাআকুম শাহরুন শাহরুর রমাদান শাহরুল মুবারক, তোমাদের কাছে রমজান মাস এসে গেছে, অত্যন্ত পবিত্র মাস, ইফতারাদ আল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়াম আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, তুফতাহ ফিহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাসমূহ খুলে দেন, ও তুগলকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে রাখেন, তুগাল্লু ফিহি শায়াতিন, শয়তানগুলো আল্লাহ পাক বড়িবদ্ধ করেন, ফিয়ে লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর, এই মাসে একটি রাত্রি আছে যে রাত্রি হাজার রাত্রির চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাত্রির বরকত থেকে বঞ্চিত হলো সে সবকিছু কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা ব্যাখ্যা করি কি জানেন, হাজার মাস 288,000 বছর, এটা আরবি বোঝানোর সঙ্গে মুফাসসির করা হয়েছে, এটা আরব দেশের বাকৃতি। হাজার মাস কথাটাতে আধিক্য বোঝানো হয়েছে, শত শত মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ যেসব মাসে কদর রজনী নাই সেই সব মাসের শত শত মাস অপেক্ষা এই একটি রাত্রি উত্তম। এর দ্বারা আধিক্য বোঝানো হয়েছে, এর দ্বারা একবার সলিডলি হাজার মাস বোঝানো হয় নাই। সমস্ত তফসির এগুলো বলে আস, কত যে লিখছে আল্লাহ ভালো জানে, এগুলো হল ভুল তফসির, এগুলো আসলে তফসির নয়। এই রাত্রি যেন আমরা ব্যর্থ না হয় এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে পথ বাতলে দিয়েছে। কবে কদর রজনী হবে? আবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রাওয়াহুল বুখারী। তোমরা রমজানের শেষ দশকে কদর রজনী তালাশ করো, অর্থাৎ বেজোর রাত্রিগুলিকে, বিত্র মিন লাইলাতুল আশর, শেষ দশকে যতগুলো বেজোর রাত্রি আছে 21, 23, 25, 27, 29 এই বেজোর পাঁচটি রাত্রিতেই তোমরা কদর রজনী তলাশ করো। কথা এখানে শেষ হয়ে যাচ্ছে না, আমরা এখানে আর কি আর করব, পাঁচ দিন তো জাগা যাবে না, একদিন করতে যে কোনো মূল্যে হলে হল। উবাই বিন কাব থেকে একটা হাদিস এসেছে যে আল্লাহ রসুল ঘর থেকে বের হয়েছে, সেখানে বলছেন যে কদর রজনীর চিহ্ন হল যেদিন সকালবেলা সূর্যের কোনো ইয়ে থাকবে না, একেবারে জল জল করে ভাবটা থাকে না সকাল উঠলে, এটা থাকবে না, বরং আজকে যেমন উঠছে সকল বাংলাদেশে, আজকে রাজশাহীতে রোদ নাই কিছুই মনে হয় না, গত কালে উঠছে বুড়ি সুবহানাল্লাহ, সাধে যায় কে জোরালো রোদ। তো কদর রজনী হবে পরদিন সকালবেলা, অত তো সূর্য অত ডগমগে ভাব থাকবে না, একটু মরা মরা ভাব থাকবে। এই হাদিসটা নিয়ে পাগল হয়ে গেছে মৌলভী সাহেবরা যে 27 তারিখই সবগদর বানাতে হবে, বানাই ফেলেছে অলরেডি, বাংলাদেশ হয়ে গেছে 27 তারিখে, এই 27 তারিখে ছুটি, 27 তারিখে সবকিছু, আমাদের সরকার 27 তারিখে কত যে কি করে আল্লাহ জানে, দুনিয়া সব পাগল হয়ে গেল নাকি আল্লাহ জানে, অন্য সব হাদিস সব বাতিল হয়ে গেল, এটা আগে যে বোখারী হাদিসটা বলে ওটাকে বাতিল হয়ে যাবে এখন না, ওই একটা ধরে বসে আছে, অথচ ওইটার ব্যাখ্যা অন্য হাদিসে এসে ওটা তখন দেখবেই না। এখানে এই পেশাব করিবে না করলে 50 টাকা জরিমানা, ঠিক হবে? দায়টা কোথায় দিতে হবে? করিবে না পরে দিতে হবে, তাই না? এ হুজুররা দায়টাই উঠাই দেশ, পেশাব করাই লাগবে, না করলে 50 টাকা জরিমানা হবে। ওই হাদিস ব্যাখ্যা যে অন্য হাদিস আছে, ওই হুজুররা জীবনে তাকেও দেখবেন, দেখলে তো সমস্যা, পুরো 10 দিন খাটতে হয়, না দেখেই বরং ভালো, একদিন খাটলি বাঁচা যায়। আরো খেয়াল করে দেখছেন কি, যারা খতম তারাবি পড়ে বেদাতির দল, মনে রাখবেন খতম তারাবি একটা বেদাতিক প্রথা বাংলাদেশে চালু হয়েছে, খবরদার খতম তারাবি করবেন না, সুন্দরভাবে তেলাওয়াত করবেন, সুন্দরভাবে পড়ার মাধ্যমে 10 পারা হোক আর 15 পারা হোক তাই পড়বেন, খবরদার খতম তারাবির শব্দ মুখ দানবেন না। এমনকি হাদিসে এটাও এসেছে শুধু সুরে এখলাস দিয়ে পুরা রমজান শেষ করে ফেলেছে, এখলাসের মহব্বত এটাও পর্যন্ত আছে সাহাবী তাবিদের জীবনীতে। আর আমরা এমন মুসলিম হয়ে গেছি যে খতম তারাবি না হলে কিছু হলোই না, কি যে পড়ে আল্লাহ ভালো জানে, আলহামদুলিল্লাহ আলম রহমান মাসখানে আনে অল্প দলেন, এই হলো বাংলাদেশের তারাবি। ও যে কত ভুল করে, ওই ওই কি বলে ওই কি ওর নাম, কি ওর নাম বলেন ভাই, কি করে কি হাফেজ, হাফেজ মানে ফাজিল, সব কিছু মন থাকে ওদের, কিছুই মাথা নেই, অধিকাংশ হাফেজের হেফজ নাই, ও তো পড়ে যাচ্ছে সময় নেই, ধরবে কে, ওই এক্সপ্রেস সার্ভিস ধরা যাবে নাকি, ধরতে গেলে তো থেমে যাবে, থামবেই না, জীবন টালে যাবে। এইভাবে ধোকা দিয়ে মুসলিমদের কাছ থেকে পকেট সাফ করে টাকা নিচ্ছে, আরে বা হাফেজ সাহেব কি সুন্দর সুর গো, টাকা 15,000 টাকা দাও, অল্পটা দিল মানায় নাকি, যার যত টাকা ততটা হাফেজ সাহেব নিয়ে চলে যাচ্ছে, অত খতম তারাবি কথাটি একটা ধোকা বাজে। আল্লাহ নবী খতম তারাবি করেন নাই, সাহাবিরা করেন নাই, তাবিরা করেন নাই, আমরা করছি, তাদের চেয়ে আমরা বেশি মুসলিম হয়ে গেছি, খাবারদের এগুলো করবেন না। অন্যদিক চলে গেলাম, আল্লাহ রসুল বলছেন আমি ঘর থেকে বের হলাম, রাস্তায় দুজন মুসলমানের সঙ্গে দেখা হলো, আমি ভুলে গেলাম, এটি বোধহয় তোমাদের জন্য ভালো হল। তো তোমরা এখন কদর রজনী তলাশ করো 29-27-25 তারিখে। এর ব্যাখ্যা হচ্ছে যে আসলে আল্লাহ রসুলকে বলা হয়েছিল আজকে সর্বকদর হলো, মানে ওই বছরে ওই রাত্রে, কিন্তু ওটা উনি বলতে আসতে যে ভুলে দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, দুজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আমরা যেরকম এখান থেকে বাড়ি যাওয়ার সময় অনেক সময় সাক্ষাৎ হয় না, যে একজনের এটা কথা বলতে যাবো তো বলাই হয় না, মানে মাঝখানে মানুষ ডিস্টার্ব করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং এটা বুঝতে পেরে আল্লাহ রাসূল বললেন হাজা খাইরুল লাকুম, এই যে আমাকে ভুলিয়ে দেওয়া হলো এটা তোমাদের জন্য ভালো হলো। কারণ একদিন যদি খালি হইতো তাহলে একদিন খালি সব হুজুগি মাতাল সাথে চলে যেত মসজিদে, আর কোনদিন মসজিদে মুখ হইতে না, মানে এটি আরো ভালো হলো। অতএব তাহাররাও লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান, অতএব তোমরা রমজান মাসের শেষ বেজোর রাত্রিগুলিতে এই লাইলাতুল কদর তালাশ করো। তাই ওই হাদিসের ব্যাখ্যা এখানে পাওয়া গেল না, এটা পড়তে রাজি নয় হুজুররা, পড়লে তো সমস্যা। আরো কত বেদাত হচ্ছে দেখেন, 27 তারিখে তারাবি শেষ, তারা খতম তারাবি করে ও 27-এর পরে হাবাসে বাড়ি চলে যায়, পয়সা করে নিয়ে হাঁটলো, মানে 28-29 জন রমজানই না, ভাব খানাই। কোন দেশে বাস করছি আমরা? দিন দিন জাহিলিয়াত বাড়তে গিয়েছে। সাবধান, বেদাতি আলমদের মাধ্যমে বেদাত চালু হয়, কোরআন হাদিসের দলিল ছয় এক পা বাড়াবেন না, নইলে প্রতি মুহূর্তে পথভ্রষ্ট হবেন। কি করতে হবে এই সময়? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি কদর রজনীতে ঈমানের সঙ্গে এবং সওয়াবের উদ্দেশ্যে জাগবে, তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আয়েশা সিদ্দিকা বললেন হে আল্লাহর রাসূল, আমি তো জাগবো, তো আমার জন্য স্পেশাল দোয়া শিখিয়ে দিন, আমি আল্লাহর কাছে বিশেষ করে ক্ষমা চাইব, কিভাবে আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল তার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে শিক্ষা দিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, বলেন সবাই আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশাকে আল্লাহ নবী শিখিয়েছেন এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আহ কি চমৎকার দোয়া! যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে সে জাহান্নামে যাবে? আল্লাহ ক্ষমা করলেই আমরা জান্নাত পাব। অতএব এই রাত্রে আপনি বিশেষভাবে এই দোয়াগুলো পড়বেন, মা বোনদেরকে বলবো আপনারা বেশি করে পড়বেন, আপনারা ছিলেন বলে এই দোয়াটা আমরা পেয়েছি, আয়েশা যদি প্রশ্ন না করতেন তো এই দোয়াটা আমরা পেতাম না, তাই না? অর্থাৎ মা বোনদের মাধ্যমে এই দোয়াটা আমরা পেয়েছি, তো মা বোনদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর কি করতে হবে? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকাবুল আশরাল আওয়াখির মিন রমাদান। মাআশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার রসুল রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন, আর তার মৃত্যুর পরে তার স্ত্রীরা আমরা ইতিকাফে বসি। কারণ স্বামী স্ত্রীর সব যদি ইতিকাফে আসে তা রান্না বান্না করবে কে? সমস্যা আছে না? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা কানা ইউরাদু আলাইহিল কুরআনু কুল্ল আমিন মাররাতান ফাউরিদা আলাইহি মরতাইন ফিল আম আল্লাযি কুবিদা ওয়া কানা ইয়াতাকাবু কুল্ল আমিন শাহরান ফাআতাকাফা 20 ফিল আম আল্লাযি কুবিদা রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল কে প্রতি বছর রমজান মাসে কোরআন পেশ করা হতো, এবং শেষ যে উনি ইতিকাফে বসতেন তখন তার কাছে কোরআন রিপিট করা হতো, কিন্তু যে বছর তিনি মৃত্যুবরণ করলেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এটা দিয়ে বোঝা যায় যে কদরের রজনী তলাশ করার জন্য আপনাকে 10 দিন একটানা ইতিকাফে বসে আল্লাহর ক্ষমা এবং দয়া প্রার্থনা করাটাই উত্তম। 5 দিন বলা হয়েছে কেন? যে বান্দা কষ্ট হবে, একদিন রেস্ট নিয়ে আর একদিন বেশি বেশি ইবাদত করবে। কিভাবে? আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে বলতেন তোমরা সবাই কোমর ভালো করে বেঁধে নাও, যেন সালাত আদায় করার অবস্থায় যেন কোমর খুলে না যায়, মানে টাইট ফিট হয়ে তোমরা সালাতে আসবে, দাঁড়াবে আর ঘুমাবে তা হবে না। এই যে ইবাদতের এই যে নমুনা কদর রজনীর জন্য সীমাবদ্ধ। আমাদেরকে কদরের রজনীতে আল্লাহর ক্ষমা তলাশ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। এই মাসের সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে কোরআন। আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন ফাইশফাআন, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে শাফাত করবে, অতঃপর এই দুটি শাফাত আল্লাহ পাক কবুল করবেন। আমরা প্রথম জুমাতে বলেছিলাম আপনারা অবশ্যই কোরআন খতম করবেন। আপনারা কি দৈনিক এক প্যারাগ্রাফ কোরআন শরীফ পড়ছেন? কোন মুসলিম পড়েন না? যদি না পড়ে থাকেন ভুল করেছেন, এখন শুরু করেন। আমরা দাবি করেছিলাম এক খতম কোরআন অন্তত রমজান মাস শেষ করেন, পারলে আরো বেশি করে করুন। তফসির বের হয়েছে, তফসির পড়ার চেষ্টা করুন। তফসির সুরাত জুজি আম্মা বের হয়ে গেছে, পাওয়া যাচ্ছে আমাদের অফিসে, নিবেন, এগুলো পড়ার চেষ্টা করবেন। এবং এই মাসে আল্লাহ রাসূলের আরেকটা বৈশিষ্ট্য এসেছে হাদিসে, তিনি আল্লাহর পথে খরচ করতেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতো। ধনী হন গরিব হন বকিল হবেন না, খবরদার। গরিব মানুষও বকিল হয়, ধনী মানুষও বকিল হয়। বকিলের ধন বকিলের কোনো কাজে লাগে না, সে নিজের জন্য ব্যয় করে না, অপরের জন্য ব্যয় করে না। বকিলের ধন যক্ষের ধন কোনো কাজে লাগে না। অতএব আপনারা দান, দানের হাত প্রসারিত করুন। আনফাকু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলিকা, আনফাকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা খরচ করো, নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। আল্লাহর পথে খরচ করার শুদ্ধ সুযোগ হল এই রমজান মাস। আর বিশেষ করে শেষ দশকে আমরা এখন এসে গেছি, মনে রাখবেন এই রমজান মাসের কঠিন অবস্থার মধ্যে দিয়েই 17ই রমজানে বদরের যুদ্ধ হয়েছিল, এবং সেটা ছিল পৃথিবীর ইতিহাসে মোড় পরিবর্তনকারী ঘটনা। যদি ওই দিন আল্লাহ রসুল হেরে যেতেন, তাহলে দুনিয়া থেকে ইসলাম হয়তো উঠেও যেতে পারত। আল্লাহুম্মা ইল্লান তাযহার হাযিহি সাবালা তাওবাত ফিল আরদ, আল্লাহর রসুল সেদিন আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যদি আজকে এই তোমার এই অল্প জনগোষ্ঠী মাত্র 313-15 জন মানুষ আজকে এরা পরাজিত হয়ে যায়, পৃথিবীর কোথাও তোমার নাম নেওয়ার লোক আর থাকবে না। আল্লাহ পাক বলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী উমিদুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, যখন তোমরা আমার কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে আমি তোমাদের সেই প্রার্থনা কবুল করেছিলাম, আসমান থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে বদর যুদ্ধে নামিয়ে দিয়েছিলাম। আজও যদি বাংলার মানুষ কাঁদে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসবে। বাংলার মানুষ যদি ইমানদার হয়, মুত্তাকিয়া পরেজগার হয়, আল্লাহর পক্ষ থেকে রুজির বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। আল্লাহ ওয়াদা করছেন যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং মুত্তাকি হয়, আল্লাহ ভীরু হয়, আমি আল্লাহ ওয়াদা করছি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ আমি খুলে দেবো তোমাদের জন্য। অতএব হে মানুষ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মানো, আল্লাহর রুজিতে কোনো কমতি নাই। অতএব তুমি খরচ করো, যত খরচ করবে আল্লাহ তত তোমাকে দান করবেন। ইয়া বনি আদম আনফেক অনফেক আলাইক, হে আদম সন্তান খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। ইনতহসি যদি গণনা করো, ওহসি আলাইক, আমিও তোমাকে রহমত করার সময় গণনা করব। অতএব ভাইরা আমার, কদরের মহিমান্বিত রজনীর সামনে আসুন, এই 10টা দিন আমরা আমাদের সাধ্যমতো ইবাদত তেলাবত ইনফাক ফি সাবিলিল্লাহ যার যা ক্ষমতায় করলে আমরা করে চেষ্টা করি, আল্লাহর নিকট থেকে ক্ষমা এবং তার নিকট থেকে দয়া আমরা প্রার্থনা করি। আকুল কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।